الحمد لله نحمده ونستعينه الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عن سمرة بن جندب رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم مما يكثر أن يقول لأصحابه هل رأى أحد منكم من رؤيا فيقص عليه ما شاء الله أن يقص سمرة بن جندب رضي الله عنه বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে অনেক সময় বলতেন আর এটা বিশেষ করে ফজরের সালাতের পরে ফজরের সালাতের পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে থেকে কেউ কি কোনো স্বপ্ন দেখেছে স্বপ্নের গুরুত্ব আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবুয়তের কোন অংশ বাকি থাকেনি তবে একটা জিনিস বাকি আছে তা হল মুবাশশিরাত মুবাশশিরাত মানে সুসংবাদদাতা কিছু কাজ কিছু জিনিস বাকি আছে ওই মুবাশশিরাত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবুবিয়া সাদিকা সত্য স্বপ্ন ভালো স্বপ্ন আম্বিয়া কেরাম আলাইহিম আসসালামের স্বপ্ন হয় ওয়াহী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন ইসমাইল আলাইহিস সালামকে দবাহ করেছেন এই ওইটা তিনি তার ছেলের কাছে পেশ করলেন ইসমাইলের কাছে বললেন বাবা আমি তো তোমাকে দেখলাম আমি তোমাকে জবাহ করছি তুমি কি বলো ইন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা তোমার রায় কি বলো তো ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ওইভাবে তার ছেলেও এরকম বাপ যেমন বেটাও এরকম সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালাম নির্দ্বিধায় বলে উঠলেন ইয়া আবাতি ইফআল মা তুকমা হে আব্বু আপনাকে যে নির্দেশ দেয়া হয়েছে তা পালন করুন আমাকে আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে অবশ্যই ধৈর্যধারী ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তবে বাস্তব এই ঘটনা আমি যাব না উদ্দেশ্য এখানে দেখানো আম্বিয়া কেরাম আলাইহিম আসসালামের স্বপ্ন ওয়াহী হয়ে থাকে ওরা তো আর দুঃস্বপ্ন দেখবে না শয়তান আসবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ঘুমাই কিন্তু আমার মন ঘুমায় না এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে তার ওযু নষ্ট হয় না কারণ তিনি জেগে আছেন মনের দিক দিয়ে বুঝতে পারছেন ওযু নষ্ট হচ্ছে কিনা তবে আমাদের ওযু নষ্ট হয় কিনা আমাদের ওযু নষ্ট হয় এবারে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরেই সাহাবায়ে কেরামদেরকে অনেক সময় জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে থেকে কেউ কি কোনো খাওয়া কোনো স্বপ্ন দেখেছে তখন যে যা কিছু বলার জিজ্ঞেস করত বা বলতো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের তাবিজ বলতেন তো একদিন এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন তিনি বললেন আজকে তার নিজের স্বপ্ন বলছেন ইন্নাহু আতানি লাইলাতা আতিয়ানি জিবরিল ওয়া মিকাইল অর্থাৎ জিবরিল ওয়া মিকাইল আলাইহিম আসসালাম ওয়া ইন্নাহুমা ইবতা'আত ওয়া ইন্নাহুমা ইবতা'আতানি আজ রাত আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এসেছেন এসে আমাকে তারা তাদের সাথে নিয়ে গেলেন, আনা হয়ে জাগালেন। ঘুমন্ত অবস্থায় আছেন, ওই ঘুমন্ত অবস্থায় দেখছেন ইব্রাহিম আর মিকাইল আলাইহিমাসসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়েছেন আর বললেন ইনতালিক, তুমি চলো চলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গেলেন। ইন্নিন তালাক্তু মাআহুমা, আমি তাদের সাথে চললাম, আসলাম এক ব্যক্তির কাছে যে শুয়া আছে। ও ইন্না আতাইনা আলা রাজুলিন মুক্তাজির ওয়া ইযা আখারু ক্বাইমুন আলাইহি বিসখরা ওয়া ইযা হুয়া ইয়াহউই বিসখরাতি লিরাসিহি। আমরা আসলাম এক ব্যক্তির কাছে যে শুয়ে আছে, এমনি মুহূর্তে দেখলাম আরেকটা লোক তার কাছে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় আছে পাথর খণ্ড নিয়ে বা পাথর নিয়ে। এমনি মুহূর্তে দেখলাম ওই ব্যক্তি তার মাথার উপর একটা পাথর মারল, পাথর তুলে পাথর দিয়ে আঘাত করেছে তার মাথায়। আর তার মাথা পিষ্ট করে দিয়েছে বা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবারে পাথর এমন জোরে মারল ওর মাথা চূর্ণ বিচূর্ণ করে ও সামনে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। যে লোকটি তাকে আঘাত করছে সে ওই পাথর আনার জন্য যাচ্ছে, পাথর আনবে আবার ফিরে আসছে তাকে তার দিকে, পাথর আবার ফিরিয়ে আসতে না আসতেই তার মাথা আবার ঠিক হয়ে গেছে যেভাবে আগে ছিল। তো সে পাথর এনে আবার তার মাথায় আঘাত করছে। বুঝতে পারছেন তো বাংলা স্পষ্ট কিনা? সেরকম মারতেই আছে ওকে আর তার এরকম হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ মা হাদা, আল্লাহ যাতে পাক পবিত্রতা বর্ণনা করছি, এই দুজন কে, এদের ব্যাপারটা কি? ইব্রাহিম মিকাইল আলাইহিমাসসালাম বললেন ইনতানিক ইনতানিক, আপনি চলুন আপনি চলুন। এখন বলবো না, আমি আবার পরে বলব। বলছেন ফানতালাকনা ফাআতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফাহু, আমরা সবাই গেলাম। তখন আসলাম আরেকটা লোকের কাছে, ওই ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, একটা লোক চিত হয়ে শুয়ে আছে। আপনারা চিত হওয়া উপর হওয়া বুঝেন তো? চিত হওয়ার ব্যাখ্যার প্রয়োজন নেই। এমনি মুহূর্তে আরেকটা লোক দেখলাম ওর কাছেই দাঁড়িয়ে আছে লোহার কাঁচির মতো একটা যন্ত্র নিয়ে, লোহার আকড়া। দেখলাম যার কাছে লোহার অস্ত্র, সে তার মুখমন্ডলের এক অংশ সে চিপছে। সে তার চোয়ালের মুসো থেকে নিয়ে যাচ্ছে ঘাড় পর্যন্ত ওই লোহার অস্ত্র দিয়ে, চোয়াল থেকে দিক থেকে একদম ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে, আবার নাকের এই ছিদ্র থেকে নিয়ে যাচ্ছে আবার তার ঘাড়ে, এরকম ওই ধারালো অস্ত্র দিয়ে। চোখ থেকে ধারালো এই আবার ওয়াইনাহু ইলা কাফাহু চোখ থেকে কেটে তার ঘাড়ে নিয়ে যাচ্ছে এমনি ভাবে ثم يتحول الى الجانب الاخر আবার এরকম আবার আরেক দিকে এরকম কাটে বলছেন একদিক কেটে আরেক দিকে না আসার আগে আগেই ওই আগের দিক ভালো হয়ে যায় আর সে এরকম ঘুরি ঘুরি এরকমই তার শরীর এই যেগুলো বলা হলো ওগুলো কাটছে কর্তন করছে আমি বললাম সুবহানাল্লাহ মা হাদা আল্লাহ জাত পাক এই দুজন কে ইব্রাহিম মিকাইল আলাইহিম আসসালাম বললেন ইনতালিক ইনতালিক আপনি চলুন আপনি চলুন ফানতালাকনা আমরা চললাম ফাআতাইনা আলা মিছলি তান্নূর আসলাম আগুনের চুলার মতো একটা কিছুর কাছে এমনি মুহূর্তে শুনলাম কিছু আওয়াজ চিৎকার শোনা গেল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এই মুহূর্তে আমরা উঁকি মেরে দেখলাম ফাতলানা ফি ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাত তখন আমরা দেখলাম এই জায়গায় এই অগ্নিকুণ্ডে কিছু সংখ্যক পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় আছে ওয়াইদা হুম ইয়াতীহিম লাহাবুম মিন আসফালা মিন যখন তাদের কাছে অগ্নিশিখা আসে নিচ থেকে তখন তারা সবাই এরকম চিৎকার করে ওঠে এটা হচ্ছে তাদের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আর মিকাইল আলাইহিম আসসালামকে বললেন এরা কারা তারা বললেন আপনি চলুন আপনি চলুন বললেন আসলাম আসলাম একটি নদীর কাছে যে নদীর পানি ছিল লাল রক্তের মতো দেখলাম ওই নদীতে একটা লোক সাঁতরাচ্ছে সাঁতার কাটছে আর নদীর তীরে একটা লোক আছে তার কাছে অনেক পাথর যে লোকটি সাঁতার কাটছে ও সাঁতার কেটে আসে কাছে যে দাঁড়িয়ে আছে নদীর তীরে তার কাছে আসে তখন যে দাঁড়িয়ে আছে সে তার মুখ খুলে তার ভিতরে একটা পাথর ভরে দেয় ও আবার চলে যায় সাঁতার কেটে কেটে আবার তার কাছে আসে তারপরে সে ওই রকম মুখ খুলে আবার একটা পাথর মারে তার পাথর নিক্ষেপ করে তার মুখের ভিতরে এরকম হচ্ছে যা আবার আসে আর ওই লোকটি তার মুখের ভিতরে পাথর নিক্ষেপ করে মুখ খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই দুইজন কার ইব্রাহিম আর মিকাইল আলাইহিম আসসালাম বললেন ইনতালিক ইনতালিক আপনি চলুন আপনি চলুন অর্থাৎ এখন বলব না পরে বলব আগে দেখুন বৃত্তান্ত বলতেন আসলাম আসলাম এক ব্যক্তির কাছে তার চেহারা তার দৃশ্যটা দেখতে খুব খারাপ লাগে এমনি মুহূর্তে তার কাছে রয়েছে আগুন সে আগুন প্রজ্বলিত করছে আগুন জ্বালাচ্ছে আর আগুনের পার্শ্বে সে দৌড়াচ্ছে কারণ তার কাজ হচ্ছে আগুন জ্বালানো তার চেহারা হচ্ছে কুচ্ছে বা ভয়ঙ্কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিকে তারা বললেন চলো চলো, বললেন আমরা আসলাম। فَأَتَيْنَا عَلَى رَوْضَةٍ مُعْتَمَّةٍ আসলাম একটি বাগানে, যে বাগানের ঘাস অনেক লম্বা লম্বা দেখা যাচ্ছিল। এই জায়গায় এই বাগানে সব রকমের ফল আছে বা ফুল আছে, মিনকুল্লিন নাওরের রবিয়া, বসন্তকালে সব রকমের ফুল রয়েছে এই বাগানে। এমনি মুহূর্তে দেখলাম এই বাগানের মাঝে একজন লম্বা লোক, আমি দেখছি তার মাথা, লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, এত লম্বা লাগছে আমার কাছে, যে আমি যেমন আকাশের দিকে এত লম্বা দীর্ঘ আমি যেন তার মাথা দেখতে পাচ্ছিলাম না। এমনি মুহূর্তে দেখলাম ওই ব্যক্তির আশপাশে অনেক সন্তান, নাবালক সন্তান, এই সংখ্যা আমি আর কখনো দেখিনি, এত ছেলেগুলো ওখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম মা হাদা, এই লোকটি কে আর এই সব বাচ্চারা কারা? তারা বললেন ইনতালিক ইনতালিক, তুমি চলো তুমি চলো। আসলাম তখন একটি বিশাল একটি বাগানে, এই বাগানের মতো বাগান, এত সুন্দর বাগান আর এত বড় বাগান এর পূর্বে আমি আর দেখিনি। এই সময় ইব্রাহিম আর মিকাইল আলাইহিসসালাম আমাকে বললেন ইরকা, অর্থাৎ উপরে উঠো। তখন আমরা উঠলাম উপরে, তখন দেখতে পেলাম একটি শহর, এই শহর একটি শহরের এরকম নির্মিত যে তার একটি ইট হচ্ছে স্বর্ণের আর আরেকটি ইট হচ্ছে রূপার। আসলাম শহরের দরজার কাছে এসে বললাম দরজা খোলার জন্য, তখন আমাদের জন্য দরজা খুলে দেয়া হল, আমরা তাতে প্রবেশ করলাম। দেখলাম فَتَلَقَّانَا فِيهَا رِجَالٌ شَطْرٌ مِّنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَائِمْ وَشَطْرٌ مِّنْهُمْ كَأَقْبَحِ مَا أَنْتَ رَائِمْ। তখন আমাদের সাথে কিছু সংখ্যক মানুষ সাক্ষাৎ করলেন, যাদের গঠনের এক অংশ এত সুন্দর, ক্লাসে সুন্দর আপনি হয়তো দেখেনি, পরে আসেন খুবই সুন্দর, সুন্দরের দিক দিয়ে আপনি যে সুন্দর সৌন্দর্য আপনি দেখেছেন সবচেয়ে বেশি সুন্দর মনে হয় এরকম দেখেছেন। আর তাদের আরেক অংশ শরীরের কাঠামো, এক অংশ খুব সুন্দর আর আরেক অংশ খুব কুচ্ছি বা খুবই খারাপ, দেখতে খুব খারাপ। ফেরেশতাগণ এই যেসব লোকজন এখানে আছেন যাদের শরীরের এক অংশ এক সাইড খুবই সুন্দর আর এক সাইড খুবই খারাপ বা খুচরি, তাদেরকে বললেন ফাকাউ ফি যালিকা নাহরি, তোমরা যাও আর এই নহরে এই নদীতে গিয়ে পড়ো। এমনি মুহূর্তে দেখা গেল ওই জায়গায় একটা নদী, যে নদীর মধ্যে নদীর পানি হচ্ছে এত সাদা, দেখতে দুধের মতো সাদা দেখা যাচ্ছে। ওরা ওই নদীতে পড়ল, তারপর আবার চলে আসলো আমাদের কাছে। যখন নদীতে পড়ল তারপর আবার চলে আসলো, নদীতে পড়ার কারণে তাদের মধ্যে যে একটা কুৎসিত ভাব ছিল সেই কুৎসিত ভাব দূর হয়ে গেল, আর তারা উভয় সাইডে তাদের দুই কিনারাই তাদের ভালো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, هذه جنة عدن وهذا من وهذاك منزل হচ্ছে জান্নাত আদন, চিরকাল জান্নাতের মানে থাকার জায়গা জান্নাত, আর ওই হচ্ছে আপনার ঠিকানা। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فسما بصري صعودا فإذا قصر مثل الربابة البيضاء, তখন আমি উপর দিকে তাকালাম, এমনি মুহূর্তে আমি দেখলাম ওই জায়গায় একটা সুন্দর প্রাসাদ, এরকম দেখা যাচ্ছে যেভাবে সাদা মেঘখণ্ডের মতো একটা প্রাসাদ দেখা গেল। তখন জিব্রিল আর মিকাইল আলাইহিমাসসালাম বললেন, এইটি হচ্ছে আপনার বাসা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বারাকাল্লাহু ফীকুমা যারানি ফাআদখুলা, আল্লাহ আপনাদের মধ্যে বরকত দান করুন, আপনারা আমাকে আমার বাসায় ঢুকতে দিন। সুবহানাল্লাহ, খালাস, যেহেতু আপনারা বলেছেন এটা আমার বাসা, আমার বাসায় আমি যাই। তখন ফেরেশতাগণ বললেন, আম্মাল আন ফালা ওয়া আনতা দাখিলু, এখন আপনি প্রবেশ করবেন না, আপনি অবশ্যই প্রবেশ করবেন কিন্তু এখন না। এই হচ্ছে যা দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বললেন, ইব্রাহিম আর মিকাইল আলাইহিমাসসালামকে, فإني رأيت منذ الليلة عجبا فما هذا الذي رأيت, আমি আজকে রাত্রে অনেক আজিব দৃশ্য দেখলাম, এইসব আজিব দৃশ্যগুলি কি? তখন জিব্রাইল আর মিকাইল আলাইহিমাসসালাম বললেন, আমা ইন্না সানুখবিরু, এবারে আমি তোমাদের আমরা তোমাকে বলছি যে কি দেখলে তুমি। তাই মনোযোগ সহকারে শুনবেন, প্রথম নম্বর, আম্মা রাজুলুল আউয়াল আল্লাযী আতাইতা আলাইহি ইউসলাহু رأسه بالحجر فإنه الرجل يأخذ القرآن فيرفضه وينام عن الصلاة المكتوبة. ওই প্রথম ব্যক্তি যার মাথা চূর্ণ বিচূর্ণ করতে দেখেছেন আপনি পাথর দ্বারা, তার কারণ হচ্ছে এই লোকটি কোরআন শিখত কিন্তু কোরআনের সঙ্গ ত্যাগ করত, কোরআন শিখেছে কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি। আর আরেকটা, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ সালাতের সময় ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকত, এজন্য এটা হচ্ছে এই ব্যক্তির শাস্তি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি বলেন, যারা ফজর ফজরের নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমিয়ে থাকে, তাদের কি অবস্থা হচ্ছে? এটা আমার কথা নয়, এটা বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্ন বলেছেন, তার নিজের স্বপ্ন। আপনি যদি ভালো একটা স্বপ্ন দেখেন, আপনি সচক্ষে দেখেছেন, তাহলে আপনি এর উপর বিশ্বাস করবেন, তাই না? আমি আপনাদেরকে বলি, আমার দেখা বেশ সত্য হবে না নবীর দেখা বেশ সত্য হবে? তাহলে আপনাদের সবার বিশ্বাস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন এটা সত্য? যেহেতু বুখারীর হাদিস, কোন ইশকাল নেই, কোন প্রশ্ন নেই। আল্লাহর কালামের সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী, এটি আহলে সুন্নাত জামাত এই বিষয়ে একমত। তাই এখানে যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, তার দুটি কারণে করা হয়েছে, এক কোরআন শিখত কিন্তু কোরআন ছেড়ে দিত, মানে কোরআন অনুযায়ী আমল করত না। তবে কোন কোন আলেম বলেছেন কোরআন হিফজ করেছে পরে ভুলে গেছে, হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাই বলেছেন, কোন এক বিদ্যায় মুক্তি এরকম পেশ করেছেন, কোরআন পড়ত কিন্তু ভুলে যেত স্বেচ্ছায়, সাধারণত আমাদের মেশায়েখরা উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে কোরআন পড়ত কিন্তু আমল করত না। তাই আপনারা সবাই কোরআন শিখুন, কোরআন যতটুকু শিখেছেন ততটুকু শুদ্ধ মনে শিখুন, আর এ অনুযায়ী আমল করার চেষ্টা করুন। কি বলে ইনশাআল্লাহ? আর এমনি ভাবে ফরজ সালাত পড়বেন, ফরজ নামাজের সময় ঘুমাবেন না, সারা রাত আপনি ডিউটি করতে পারেন, গভীরে ডিউটি দুইটা পর্যন্ত, বারোটা পর্যন্ত ডিউটি করে, তিনটা পর্যন্ত ডিউটি করে, চারটা পর্যন্ত ডিউটি। এমন লোক পাওয়া যায় মুসলমান, কাফিরের কথা বাদ দিয়ে মুসলমান, হয়তো ডিউটি শেষ চারটে ওই সময় গিয়ে শুয়ে পড়ে ফজর নামাজ পড়ে। আচ্ছা এরকম আছে কিনা? আজকে জুম্মার রাত, দুর্ভাগ্যবশত বলতে লজ্জা হয় কিন্তু কিরকম বলি না, বলতেই হবে। আজকে হয়তো অনেক মানুষ এরকম আছে যারা জুম্মার রাত্রে, ছুটির দিনের রাত্রে, আর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দিনের রাত্রে তারা গান বাদ্যযন্ত্র দেখছে, ডিশ দেখছে, সিনেমা থিয়েটার ইত্যাদি দেখছে, গলত ছবি দেখছে। আর না হয় কিছু মানুষ আছে এরকম, হয়তো পাতা খেলছে, জুয়া খেলছে, গল্প গুজবের মাধ্যমে, গীবতের মাধ্যমে রাত কাটাচ্ছে, ফজরের নামাজ যখন আদান হয় তখন এসে শুয়ে পড়ে। আচ্ছা এটা সত্য বলা না মিথ্যা? আপনারা জানেন এদের কাছে আপনারা এই পয়গাম পৌঁছাবেন সবাই, ওরা মানুক বা না মানুক আপনি আপনার দায়িত্ব আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন এটা হচ্ছে কবরের আযাব, বারজখী আযাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে আমাদের জন্যই, কারণ এটা যদি আমাদের জন্য না হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনাতেন না, তার উম্মতকে তিনি শোনাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার উম্মতেরা খবরদার, তোমরা কোরআনের সঙ্গ গ্রহণ করেছো এই সঙ্গ পরিত্যাগ করো না, এমনি ভাবে সালাতের সময় ঘুমাও না, স্বেচ্ছায় সালাত পরিত্যাগ করো না। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান। আরেকটা দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তি যার চোয়াল কেটে নিয়ে যাওয়া হচ্ছে ঘাড় পর্যন্ত, নাকের ছিদ্র থেকে ঘাড় পর্যন্ত, চোখ থেকে ঘাট পর্যন্ত, এর কারণটা কি? সে হচ্ছে ওই ব্যক্তি যে সকালে যাত ঘর থেকে বের হত আর মিথ্যা বলে বলে বেড়াত, মিথ্যা বলে আর লোকজনের কাছে বলে বলে বেড়ায়। এরকম লোক পাওয়া যায়, শুনেছি, যারা মিথ্যা বলে বলে বেড়ায় আর মনে করে আমি একটা কাজ করলাম। খবরদার, মিথ্যা বলবেন না, বড়াই করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সত্য, যে এরকম মিথ্যা বলে বলে বেড়াবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বপ্নের মাধ্যমে, জিব্রাইল আর মিকাইল আলাইহিমাসসালাম তাকে জানিয়েছেন যে যাদের এই অবস্থা হচ্ছে, চোয়াল থেকে ঘাট পর্যন্ত কাটা হচ্ছে, চুক থেকে ঘাট পর্যন্ত কাটা হচ্ছে, নাকের ছিদ্র থেকে ঘাট পর্যন্ত কাটা হচ্ছে, ওরা হচ্ছে ওইসব লোকজন, বা এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে সকালে উপনীত হতো আর মিথ্যা বলে বলে বেড়াত। বাকি মিথ্যার বিবরণ, ওইটা শুধু মিথ্যার কথা বলে অনেক সময় লাগবে, কিন্তু আমাদেরকে জানা দরকার আমরা যেন কোন রকমের মিথ্যা কথা না বলি, আমরা যেন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য নিজেকে রক্ষা করি মিথ্যা বলা। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। যেসব নর নারী দেখলেন কুলঙ্গ অবস্থায় আছে, অগ্নির অগ্নির ঠুল্লিতে ওরা আছে। আপনারা শুনলেন যে অগ্নির চুল্লিতে কিছু সংখ্যক মানুষ নর নারী উলঙ্গ অবস্থায় আছে আগুনে অগ্নিকুণ্ডে। যখন নিচে থেকে অগ্নিশিখা আছে দাউ দাউ করে, তখন তারা চিৎকার করে উঠে, হাউ হাউ করে উঠে। এরা কারা? জিব্রাইল মিকাইল আলাইহিস সালাম বললেন فانهم الزنات والزواني, এরা হচ্ছে ওইসব নর নারী যারা জিনা করে, যারা জিনাকারী আর জিনাকারী নিছিল, এদের এই শাস্তি হচ্ছে। বর্তমান জমানায় এইসব নেট পেট আপনারা যা দেখেন, উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, এইসব কারণে সর্বত্র ছড়িয়ে পড়েছে। পত্রপত্রিকা খুললেই বের হয় ধর্ষণ, গণধর্ষণ। খবরদার মুসলমানের বাচ্চা, প্রত্যেক মুসলমান সতর্ক হয়ে যাও, আল্লাহর নাফরমানি থেকে বাঁচো। যে পথে চললে আপনি মনে করেন আমি হয়তো নিজেকে বাঁচাতে পারবো না, এই পথে আপনি যাবেন না, বলবেন না এটা যায় এটা যায়। যে পথে চললে আশঙ্কা থাকে এই পথে চললে আমি কুকাজে লিপ্ত হয়ে যাব, এই পথেই যাওয়া যায় না। আল্লাহ আমাদের হেফাজত করুন। ওই ব্যক্তি আরেক ব্যক্তি যে রক্তের মতো পানির নদীতে বাঁচছিল, আর যখন কাছে আসে আরেক ব্যক্তি তার মুখ খুলে পাথর ঢুকে পড়ত, পাথর তার মুখে ঘরে দিত। এই লোকটি কে? এই লোকটি হচ্ছে আকিলুর রিবা, সুদ সুদ। বর্তমান জমানায় সুদ সর্বত্র ছড়িয়ে পড়েছে। ব্যাংকে টাকা রাখে বলে এত ভাই এত, এত ভাই এত হতে হবে, আছে কিনা? খবরদার এরকম করবেন না, তওবা করুন, আল্লাহর দিকে রুজু করুন। রব্বুল আলামিন কোরআনে কারীমে যাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছেন তারা হচ্ছে সুদকুর। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله, যদি তোমরা তা থেকে ক্ষান্ত না হও, সুদী লেনদেন না ছাড়ো, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সবাই বলি নাউযু বিল্লাহ। বাকি সুদের ব্যাপারটা কত ঘৃণিত ব্যাপার। একটি রেওয়ায়েতে এসছে সুদের সহি পর্যায়ে, শেখ নাসিরুদ্দিন আলবানী সহি সাব্যস্ত করেছেন, হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বুলুগুল মারামে উল্লেখ করেছেন রিবা অনুচ্ছেদ। সুদের 73টি স্তর রয়েছে, এর মধ্যে সুদের কতটি স্তর? এর মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেক ব্যক্তি যে দেখলেন তার চেহারা ভয়ঙ্কর বা কুৎসিত, যে লোকটি আগুনের কাছে দাঁড়ানো ছিল আর সে আগুন প্রজ্বলিত করছিল আর আগুনের পাশে দৌড়াচ্ছিল, সে হচ্ছে মালিক খাজিনু জাহান্নাম, তিনি হচ্ছেন জাহান্নামের প্রহরী, সেই দায়িত্বশীল ফেরেশতা যার নাম হচ্ছে মালিক। আর আরেকটা, ওই যে ব্যক্তিকে দেখলেন একটা বাগানে অনেক লম্বা দেখা যাচ্ছিল, আমি তার চেহারা দেখতে পাচ্ছি না, এত লম্বা, তার মাথা অনেক উপরে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আর যেসব বাচ্চারা তার পাশে রয়েছেন, ওরা হচ্ছে কারা? ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, ওই সব নবজাত শিশু যারা ইসলামী ফিতরতের উপর মারা গেছে, ইসলামী স্বভাবের উপর মারা গেছে, দীনের উপর মারা গেছে, অর্থাৎ বালিগ হওয়ার আগে মারা গেছে যেসব বাচ্চারা, ওইসব বাচ্চাদের লালন পালন করছেন ইব্রাহিম আলাইহিসসালাম। এই কারণে যদি বাচ্চা আগে মারা যায় বলো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, হাযা ফাযলুন মিনাল্লাহ, তোমার বাচ্চা ভয় আছে, ইব্রাহিম আলাইহিসসালামের তত্ত্বাবধানে আছে এইসব বাচ্চা, সুবহানাল্লাহ। একটি রিওয়ায়েত আছে সহীহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাউদুন আর-রাকুবা ফীকুম, তোমরা বলো তো তোমাদের মধ্যে রাকুব কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাযী লাম ইউলাদ লাহু ওয়ালাদ, যার কোন সন্তান জন্ম নেয়নি। আচ্ছা, কি আমরা সহজে বাংলা ভাষায় কি বলি? আত্মুরা নাকি? ওকে বলা হয় আটকুরা, তাই না? সাহাবায়ে কেরাম যেটা তারা জানেন নাই বলেছেন, যার কোন সন্তান জন্ম হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রকৃত আটকুরা সে যার কোন সন্তান আল্লাহর দরবারে পেশ হয়নি। সুবহানাল্লাহ। যদি কারো সন্তান যায় বলবে না দাদা সব শেষ হয়ে গেল, তোমার ফজিলত মর্যাদা বেশি। এক্ষেত্রে আরো অনেক ফজিলত আছে, যে যার সন্তান আগে চলে যায় অনেক মর্যাদা রয়েছে আলহামদুলিল্লাহ। যাদের সন্তান চলে গেছে আপনারা সাহাবেরা সারাখান ইনশাআল্লাহ পাবেন। একটি রওয়ায়ত করি, আরেকটি রওয়ায়ত হাসান পর্যায়ে, যদি কারো কোন সন্তান মারা যায় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দা মারা গেল, আমার বান্দার সন্তান মারা গেল, তখন আমার বান্দা কি বলেছে? ফেরেশতাগণ বলেন, হামিদাকা ওয়াস্তারজা, হে আল্লাহ, সে তোমার প্রশংসা বর্ণনা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, বলেন, উবনু লিআব্দি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো, একটি ঘর তৈরি করো, আর এই ঘরের নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর, কারণ সে আলহামদুলিল্লাহ বলেছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারো সন্তান চলে গেলে হায় হুতাশ করবে না, আল্লাহর দরবারে সওয়াবের আশা রাখবে। তুমি যদি এরকম করো সাথে সাথে তোমার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি হয়ে গেছে, আর এই প্রাসাদের নাম কি হচ্ছে? বাইতুল হামদ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তানদের ব্যাপারে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আওলাদুল মুশরিকিন, এই অবস্থায় মুশরিকের যদি কোন সন্তান মারা যায় সেও এরকম জান্নাতে থাকে ইব্রাহিম আলাইহিসসালামের তত্ত্বাবধানে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, অনেক মুহাদ্দিসিন বিশুদ্ধ কথায় বলেছেন, মনে হয় শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলীর একটি ফতোয়া দেখেছি, তিনিও বলেছেন, নাবালক অবস্থায় যদি কোন মুশরিক মারা যায়, মুশরিকের সন্তান মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। আর বাকি যে বিধান কোন রিওয়ায়েতে আছে, হুম মিন হুম, এরা তাদের, ইবনে হাজার সাইয়্যিদ রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে দুনিয়াতে এইসব বাচ্চারা কাফিরদের সাথে থাকবে, কিন্তু আখেরাতে কবরে চলে গেলে এদের সম্পর্ক মুসলমানদের সাথে, অর্থাৎ এরা হবে জান্নাতি। এই রিওয়ায়েতে এটাই হচ্ছে তার মর্ম, আর এই ভাবার্থ পেশ করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। যেসব লোকের শরীরের কাঠামো এক অংশ খারাপ ছিল আর এক অংশ ভালো ছিল, ওরা কেন বলছেন فإنهم قوم خلطوا عملا صالحا وآخر سيئا تجاوز الله عنهم. এরা হচ্ছে ওই সব লোক যারা নেক আমল করেছে খারাপ আমল করেছে, ওই একটা সমান ছিল, আল্লাহ তাদের উপর রহম করে তাদেরকে মাফ করে দিয়েছে। দেখলাম এই অংশ উল্লেখ করে তিনি বলছেন আল্লাহুম্মা তাজাওয়াজ আন্না বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা আল্লাহর দরবারে আসার কি আল্লাহ আমাদেরকে মাফ করবে। এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, আল্লাহর নাফরমানি থেকে যেন আমরা বাঁচি, আল্লাহর ফরমাবরদারি যে করে যেন চলি, কয়েকটি কথা, পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ব, কোরআনের সঙ্গ ছাড়ব না, যাদের কোরআন ঠিক নাই আপনারা ঠিক করার চেষ্টা করুন, বিশেষ করে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা ছাড়া সলাতই হয় না, তাই আপনার সূরাতুল ফাতিহা সারা জিন্দগি পড়লেন নামাজ আলহামদুলিল্লাহ ঠিক নাই, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন, দুঃখের ব্যাপার। অনেক মুসলমান বিশেষ করে আমার দেশ বাংলাদেশের কথা বললে কোন খারাপ হবে না, শিক্ষার জন্য প্রত্যেক মুসলমান ভাই একজন আরেকজনকে শিখায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আরেকটা আমরা জানতে পারলাম এই রেওয়ায়াতে, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মেয়াদ আছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলত তার তার মুখমন্ডল থেকে নিয়ে ঘাট পর্যন্ত, আবার এরকম নাকের ছিদ্র থেকে নিয়ে ঘাট পর্যন্ত, চোখ থেকে নিয়ে ঘাট পর্যন্ত চিরা হচ্ছে ধারালো অস্ত্র দ্বারা। তাই এটা কেন হয়েছে? মিথ্যা বলার কারণে। আমরা সবাই মিথ্যা থেকে যেন দূরে থাকি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আর যেসব নরনারী অগ্নিকুণ্ডে পড়া ছিল উলঙ্গ অবস্থায়, তাদের শাস্তি হচ্ছে আগুনে তারা জ্বলছে, আগুনে পুড়ছে, তার কারণটা কি ছিল? তারা জিনা করত। এই সবাই জিনা তো করবো না, জিনার ধারে কাছের জন্য না ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'আ সাবীলা, রব বলেছেন তোমরা জিনার কাছে হয়ে যাবে, এই জিনা তো করবে না, জিনার কাছে হয়ে যাবে। আরেকটা লোক যে সুদ খেত তার ওইরকম শাস্তি হচ্ছে, যে আপনারা শুনলেন, তাই সুদ থেকে আমরা দূরে থাকব, এমনি ভাবে জাহান্নামের আজাব থেকে বাঁচার চেষ্টা করব, কারণ জাহান্নামের আগুন এরকম দাউ দাউ করে জ্বলছে, আর ওখানে ওইটা তার আগুনের গতি আরো বাড়াচ্ছেন। এই হাদিসে কে? মালিক আলাইহিস সালাম ফেরেশতা। আর যেসব সন্তানেরা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকবে জান্নাতে, ওরা হচ্ছে ওইসব সন্তান যারা নাবালিক অবস্থায় মারা গেছে। তাই যদি কারো সন্তান এরকম যায় তো সে আশা রাখবে আল্লাহর দরবারে যে তার সন্তান গেছে জান্নাতে, আর কিয়ামতের দিন সে তার এই সন্তান তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিছু সংখ্যক মানুষ দেখলেন তাদের শরীরের এক অংশ খারাপ পুষ্টি ছিল আর এক অংশ সুন্দর, এদেরকে রব্বুল আলামিন পরবর্তীতে মাফ করে দিয়েছেন। তাই এটা হচ্ছে যে আমরা যারা অনেক গুনাহ করেছি খাতা করেছি, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, আল্লাহর রহমত আল্লাহ থেকে আমরা রুজু করি, আল্লাহ যেন আমাদের খাতা কুসুরে মাফ করে দেয়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, দুনিয়ার মুসলমানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দাও, মুসলমানদেরকে শিরিক বেদাত থেকে বাঁচাও, মুসলমানদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচাও, তোমার নাফরমানি থেকে বাঁচাও, হে আল্লাহ জালিমদের জুলুম থেকে মজলুমদের উদ্ধার করো, মজলুমদের হেফাজত করো, মজলুমদের উদ্ধার করো, সিরিয়ার মজলুম মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর তুমি রহম করো, জালিমদেরকে পকড়াও করো, সারা বিশ্বের যে স্থানে যেসব স্থানে মুসলমানরা মজলুম অবস্থায় আছেন, আয় আল্লাহ মুসলমান মজলুমদের উপর তুমি রহম করো, মুসলমান মজলুম মুসলমানদের উপর তুমি রহম করো, জালিমদের মনুষ্য থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.